أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مها مهمانيتو تيني সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোনো ত্রুটি দেখিতে পাও কি ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেলিত تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই উহারা বলিবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে ধ্বংস জাহান্নামীদের জন্য যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর্যামী যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্ম দর্শী সম্যক অবগত তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্থান তো তাহারই নিকট তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকীর ইয়াদের পূর্ববর্তীরা অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ وَهَلَا كِي لُكْخَ كَرَنَا وَهَدَرْ اُلْتْهَ دَشَ بِهَنْغَ كُلَرْ پَتِي جَارَا پُكْخَ بِسْتَارْ كَرَي وَشَنْكُ چِتَ كَرَي دَعَمَيَا اللَّهِ وَهَدَرْ كِسْتِرْ يَاكَنْ تِنِي شَرْبَ بِشَيْ شَمَّكْ دْرُشْتَى أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ دَائِمَيْا اللَّهَ بِتِتَ تُمَدْرِ اَمَوْنُ كُنَ شُنُّ بَهِنِي آچِكِ جَهَرَا تُمَدْرِ كَ شَاجَّ كُرِبِي كَافِرِيَا تُو رَيَا چَ پْرَبَنْچُنَ عَرْمُدْتِ أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ أَمَوْنْ كَيْ آچِ যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে রিজু হইয়া সরল পথে চলে قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون بلو تنی تمہادر کے سشتی کریا چھنی ایبن تمہادر کے دیا چھن سروبن شکتی درشتی شکتی و انتو کرن تمرا علپوی کتگتا پرکاش کرو قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون بلو তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাহিতেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم بلو تمرا بھابیا دیکھیا چکی جدی اللہ آما کے و آمار سنگی در کے دھنگ شو کریں اتبا آما در پتی دویا پر درشن کریں تب کافی در کے کے رکھا کری بے مارمون تل شاستی ہوئی تے قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين بلو تنی دایا موئے امرا تاہاں کے بیشش کری و تاہاری پر نرفر کری شگروی تمرا جانے کے پارے بے کی سپشت و ببھیانتی تر ہویا چھے قل ارائیتم ان اصبح ماؤکم غورا فمن یأتیکم بماء معین بولو তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি